আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দরসের আলোচ্য বিষয় হল মুরাকাবা। মুরাকাবা সাধারণত সুফিপন্থীদের একটা বড় পরিভাষা, যে মুরাকাবায় ওরা ধ্যানমগ্ন হওয়া ইত্যাদিকে বোঝায়। কিন্তু আমাদের পরিভাষায় মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে হচ্ছে যে খেয়াল রাখা। মুরাকাবা মানে খেয়াল রাখা। কেমন খেয়াল রাখা? আল্লাহকে খেয়াল রাখা, আল্লাহকে ধ্যানে রাখা, আল্লাহকে মনে রাখা, এটা হচ্ছে মুরাকাবা। এ নয় যে হাঁটু দুটোকে সামনে করে মুখে এইভাবে ধ্যান চুপ করে বসে থাকতে হবে, না তা না, এর নাম মুরাকাবা না। কিংবা চোখ বন্ধ করে আল্লাহ কল্পনা করতে হবে তা না, বরং আপনি যে অবস্থায় থাকবেন সে অবস্থায় আল্লাহর ধ্যান, আল্লাহর ধ্যানকে মনের ভিতরে রাখবেন, আল্লাহর খেয়ালকে মনের ভিতরে রাখবেন। এতে লাভ কি হয়? হাদিস যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে কাকে বলতে চাচ্ছে মুরাকাবা। মুরাকাবা মানে হচ্ছে যে আপনি এখন ব্যাংকে যান, বর্তমান যুগে ব্যাংক ডাকাতি করা সহজ না কঠিন? কঠিন। কেন বলতো কঠিন? সিসিটিভি ক্যামেরা ফিট করা আছে, তার মানে মুরাকাবা, তাহতাল মুরাকাবা, চারিদিক থেকে ও যেখানে যে যা করছে, গেট থেকে ওই গেট থেকে বিভিন্ন জায়গাতে ক্যামেরা লাগানো আছে। এবং করার পরে যেমন পান্ডাতে চুরি হলো, দেখলেন ধরা পড়ে গেল, তাই না? যেখানে চুরি হচ্ছে সিসিটিভি থেকে ধরা পড়ে যায়, ফুটেজ বের করে দেখা যায় যে কে ঢুকেছে, কে, তার চেহারা কি, তার কি ইত্যাদি ইত্যাদি। ক্যামেরা অনেক সময় গুপ্ত থাকে, দেখা যায় না, লাইটের সাথে ক্যামেরা লাগানো থাকে, আপনি বুঝতে পারবেন না। আপনি ভাবছেন কেউ নেই, ঢুকে পড়লেন, যেখানে বড় বড় খুন হচ্ছে সব ফুটেজ থেকে ওই যে ক্যামেরার ফুটেজ বের করে। তো অনেক সময়ে যখন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ ক্যামেরা লাগানো আছে, তখন কি সেই অবস্থা হবে যে অবস্থায় সে বুঝবে যে ক্যামেরা নেই? ক্যামেরা যখন নেই শিওর হয়ে যাবে, তখন তার আচরণই পাল্টে যাবে, তাই না? কিন্তু যখন সে জানবে যে আমার পিছনে ক্যামেরা আছে কি সামনে ক্যামেরা আছে, তখন তার আচরণ ভিন্ন হবে, হবে না? হবে না। আপনি এখন রুমে যান, রুমে গিয়ে আপনি আপনার জামা কাপড় খুলে আরামসে বিছানায় শুয়ে যাবেন, তাই না? সে রুমে আপনার কেউ নেই, আপনি ইচ্ছা মতো শোবেন, ইচ্ছা মতো শুলে, যেহেতু আপনাকে কেউ দেখছে না। কিন্তু যদি ওই রুমে ক্যামেরা থাকে আর আপনি জানেন যে হ্যাঁ ক্যামেরা আমাকে আমাকে ফলো করছে, আমার সমস্ত কিছু ভিডিও হচ্ছে, তাহলে কি আচরণটা আগের মতো হবে না পাল্টে যাবে? তাই না? তখন আপনার পোশাক আশাক খালি গায়ে শোবেন না, হাঁটুর উপরে কাপড় তুলবেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। যেভাবে ক্যামেরাতে ভিডিও হয় সতর্ক থাকবে, সেইভাবে কিন্তু অন্য সময় হবে। যেমন আমি ক্যামেরার সামনে এখন কথা বলছি, মাইকে কথা বলছি, এখন যেভাবে কথা বলবো ক্যামেরা না থাকলে কথা দেখাবে? হবে না, কারণ আমি জানছি যে আমার সমস্ত কিছু ক্যাচ হয়ে যাচ্ছে, টেপ হয়ে যাচ্ছে, এখানে রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং আমার কথাবার্তা এখন কি হবে? গোছানো হবে, এবং এতে ভয় থাকবে যে কিছু বাজে কথা বললে হবে না, এমন কিছু কথা বললে হবে না যে এই কথাগুলো লোকে শুনে আমার আমার হিসাব নেবে বা আমার বিরোধিতা করবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং সামনে যখন ক্যামেরা থাকবে, তার মানেই হচ্ছে কি, যখন আপনি বুঝবেন যে আমাকে কেউ দেখছে, আমার পিছনে কেউ লেগে আছে, তার মানেই হচ্ছে আমার মুরাকাবা হচ্ছে। বুঝতে পেরেছেন? তাহতাল মুরাকাবা বলা হয়। যেমন একটা খবর দেওয়া হলো হাইয়াকে, মোতাবা অফিসে খবর দেওয়া হলো যে অমুক জায়গাতে ব্যভিচার ঘটছে, একটা মহিলা এসে অমুক বাড়িতে ঢুকছে, ঢুকে ব্যভিচার করে চলে যাচ্ছে। তখন তারা কি করে? দূর থেকে গাড়িতে বসে কি করে? মুরাকাবা করে, দূর থেকে মুরাকাবা করে, মানে লক্ষ্য করে যে হ্যাঁ কোন সময় ঢুকছে, কিভাবে ঢুকছে, ঠিক কিনা। তো এইভাবে এগুলো হচ্ছে মুরাকাবা বলা। তো আমাদের মুসলমানদের মুরাকাবার জন্য, খাস ধ্যান করার জন্য বসতে হবে না, কোন নামাজের সময় কিছু না, বরং জীবনটাই হচ্ছে মুরাকাবা। সব সময় আল্লাহর ধ্যান রাখতে হবে, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ধ্যান রাখতে হবে, আর তাকেই বলা হয় মুরাকাবা। আপনি বুঝতে পারবেন কোরআন ও হাদিস থেকে আপনাকে বলা হবে। মহান আল্লাহ বলছেন, আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম, وتقلبك في الساجدين প্রথমে আমরা জানব যে আল্লাহ হচ্ছেন লতিফ খবীর তাই না বসীর তার মানে কি সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা মানে যিনি সব কিছু দেখেন মানুষের কাছে যা দেখা যায় তাও দেখেন যা দেখা যায় না তাও দেখেন সর্বদ্রষ্টা তার মানে আল্লাহ আপনাকে সবসময় দেখছেন যদি ঘরের ভিতরে তালা বন্ধ করে দেন তাও দেখছেন লাইট বন্ধ করে দেন তাও দেখছেন আর খাবির মানে খবর রাখছেন তাহলে যখন আপনি আল্লাহকে বিশ্বাস করবেন তিনি হচ্ছেন বাসির সর্বদ্রষ্টা তিনি দেখছেন সবসময় দেখছেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা যখন ঘরের ভিতরে একা থাকি তখন আমরা আমাদের ইজ্জতের হেফাজত করবো না করবো না কি হবে মানে কতটা পরিমাণ কি হবে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যথাসম্ভব তোমরা ইজ্জতের হেফাজত করো অবশ্য স্ত্রী এবং ক্রীতদাসের ব্যাপারে আলাদা কথা কারণ স্ত্রী স্ত্রী স্ত্রীর কাছে কোন ইজ্জত আছে স্ত্রীর কাছে কোন সরঙ্গা নেই এক অপরের লিবাস এক অপরের লিবাস সেখানে যদি রুমের ভিতরে চারিদিক বন্ধ থাকে সেখানে স্বামী স্ত্রী যদি উলঙ্গ থাকে কিছু বলার আছে কিছু বলার নেই কিন্তু যদি স্ত্রী না থাকে তাহলে তোমার ইজ্জত কাউকে দেখাইও না বলো রুমের ভিতরে তো কেউ নেই তাহলে আমি যদি নিজে নিজে দেখি সমস্যা কি না আল্লাহকে স্মরণ করো কারণ আল্লাহকে স্মরণ করা বেশি দরকার তাহলে হুজুর স্ত্রীর সাথে থাকবে তো আল্লাহকে স্মরণ না সেই সময় অনুমতি আছে এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন সুতরাং সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে খেয়াল রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আমাকে সাবধান থাকতে হবে যদি কেউ এটা মনে করে সে কি পাপথে পা বাড়াবে কারণ সে জানছে যে আমার ভিডিও হচ্ছে কামাইয়া আমার মিসকাল জাররাতিন খাইরাইন ইয়ারা ওমাইয়া আমার মিসকাল জাররাতিন খাইরাইন ইয়ারা একটু অনুপরিমাণ যদি ভালো কাজ করেন তার ভিডিও হচ্ছে দেখানো হবে কেয়ামতে আর অনুপরিমাণ যদি খারাপ কাজ করেন তারও ভিডিও হচ্ছে আপনার দেখানো হবে কেয়ামতে সুতরাং আল্লাহ বলছেন কি ওয়াল্লাযী ইয়ারাকা হীনা তাকুম যখন তুমি ওঠো হে নবী যখন তুমি ওঠো তিনি তোমাকে দেখেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন আর যখন তুমি সিজদাকারীদের সাথে থাকো সিজদাকারী সিজদা করো তখনও আল্লাহ দেখেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম এবার দেখুন অন্য একটা ব্যাপার আল্লাহ তাআলা বান্দার সাথে থাকেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্যশীল বান্দার সাথে থাকেন তিনি তোমাদের সাথে থাকেন যখনই কোন মানুষ যদি দুজনা হয় তো তৃতীয় জনকে আল্লাহ আল্লাহ তার মানেই হচ্ছেন যে আল্লাহ আমাদের খবর রাখেন সাথে থাকেন সাথে থাকেন মানে কি তিনি কি সসত্তায় আমাদের সাথে আছেন না কোথায় আছেন তিনি আরশের উপরে আছেন কিন্তু তার দৃষ্টি সবখানে সবখানে আছে তার ইলম সব জায়গাতে আছে অনেকে কাউকে জিজ্ঞেস করেন যে আল্লাহ কোথায় আছেন সব জায়গায় তাই বলেন না বলেন না আল্লাহ সব জায়গাতে আছে আল্লাহ সব জায়গায় আছে কথা ভুল আল্লাহ সব জায়গায় নেই বরং আল্লাহর দৃষ্টি আল্লাহর জ্ঞান আল্লাহর সাহায্য সহযোগিতা সমস্ত জায়গাতে সর্বত্র ছড়িয়ে আছে কিন্তু আল্লাহ আছেন কোথায় আরশের উপরে একা চলি রাতে আলো নেই সাথে চাঁদ আছে আকাশে ভয় নাই তাতে একা রাস্তায় যাচ্ছেন রাত্রে বেলাতে হাতে আলো নেই কিন্তু আপনি দেখছেন আকাশ সাক্ষী আকাশের চাঁদ আপনার সাথে আছে অতএব আপনার ভয় নেই আকাশের চাঁদ আপনার সাথে থাকে আকাশের চাঁদ আকাশেই থাকে কিন্তু আপনার সাথে আছে মানে তার আলো আপনার কাছে এসে পড়ছে এবং সেই আলোতে আপনি পথ চলছেন কিন্তু সে কোথায় আছে আকাশে আল্লাহর দৃষ্টি আল্লাহর জ্ঞান আল্লাহর ইলম আল্লাহ সাহায্য আল্লাহ সহযোগিতা আপনার সাথে আছে কিন্তু আল্লাহ কোথায় আছেন আরশের উপরে ঠিক আছে সুতরাং তিনি আমাদের সাথে আছেন ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা কোন কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার রব সব সময় প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন মিরসাদ মানে কাকে বলে জানেন মিরসাদ হচ্ছে যে কিছু লোক এইদিকে যাবে আপনি তাদের প্রহর গুনছেন যে কখন যাবে আগেই হামলা করব। এখানে সতর্ক দৃষ্টি রেখে অপেক্ষা করে যে কখন যাবে, খেয়াল রাখবি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আসছে, তার মানে এই যে যে জায়গাটা হলো, জায়গাটা কি মিরসাদ। তো আল্লাহ তাআলা এরকম সব সময় তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রেখেছেন। তিনি বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর। শুধু এইটুকুই না যে তিনি দেখেন, বরং চোখের খেয়ানা তো তিনি জানেন। চোখের খেয়ানাটাকে বলে জানেন ভাই, চোখের খেয়ানা জানেন? বোঝেন না? একটু উদাহরণ দিন। এইদিকে একটা সুন্দরী মেয়ে বসে আছে, এক সুন্দরী মহিলা ডান দিকে বসে আছে, ঠিক আছে? এবারে আপনি আমার সামনে আছেন, আপনি সরাসরি দেখলে পরে আপনি ভাবছেন হচ্ছে যে হুজুর, খারাপ মনে করবে যে মেয়েটা দিকে তাকিয়ে আছে। তখন আপনি কি করেন? কি বলে দেখে? আরে আরে, আর চোখে দেখা, আরে আরে দেখা, চোরা চাহনিতে দেখা, চোরা চোখে দেখা, তাই না? চোরা দৃষ্টিতে দেখা, আর চোখ বলে একে চুরির চোখ। তারপরে আপনি সামনে আপনি দেখাচ্ছেন যে আপনার চোখ আমার দিকে আছে, কিন্তু আসলে কোন দিকে আছে? হ্যাঁ, আসলে ওই দিকে আছে। এরকম হয় না? হয় না? এটাকে বলে চোখের খেয়ানত। কারণ আপনি মানুষকে জানাচ্ছেন যে আপনি ভালো, কিন্তু আসলে আপনার চোখ খেয়ানত করছে। এই কথা আল্লাহ দেখছেন, আপনার এই কথা আল্লাহ দেখছেন। শুধু এটাই না, বরং ওয়ামা তুখফিস সুদুর, আপনার মনের ভিতরে কি ঘুটফুট করছে, কি আন্দোলন হচ্ছে, কি আলোচনা সমালোচনা হচ্ছে, মনের ভিতরে কি কল্পনা পরিকল্পনা হচ্ছে, সে কথা আল্লাহ জানেন না? জানেন না, সে কথাও আল্লাহ জানেন। মনের ভিতরে আপনি যা বলছেন, তবে হ্যাঁ হুজুর, অনেক সময় খারাপ কল্পনা করা হয়, সেগুলো কি আল্লাহ ধরবেন? কল্পনা ধরবেন না, যতক্ষণ না সংকল্প হয়েছে, তাই না? কিন্তু অনেক সময় মনে আল্লাহ তাআলা কোন মহিলাকে নিয়ে আপনি কল্পনা করছেন, কিংবা কোন আরো কোন কুমতলব করছেন, অনেক সময় কুচিন্তা আসে। এমনকি সাহাবীরা বলছেন রাসূলুল্লাহ, অনেক সময় এমন মনে মনে এমন কথা হয় যেটা মুখে উচ্চারণ করতে আমাদের অসম্ভব, মুখে উচ্চারণ করাই যাবে না। আল্লাহ সম্পর্কে অনেক এরকম নানা চিন্তা আসে, এটা সৃষ্টি করেছে কে, ওরা সৃষ্টি করেছে কে, ওরা সৃষ্টি করেছে, আল্লাহকে সৃষ্টি করেছে কে, এসব মনে আসে। অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দিয়ে এগুলো মনে পড়ায়, আল্লাহ তাদের ধরবেন না, এগুলো আল্লাহ ধরবেন না, তাই না? যে আল্লাহ তাআলা সূরা বাকারা শেষ দিকে তিনি বললেন যে ওয়াইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইহাসিবকুম বিহিল্লাহ ইহাসিবকুম বিহিল্লাহ। তোমরা অন্তরে যা প্রকাশ করো অথবা গোপনে করো, গোপন করো, আল্লাহ তাআলা তোমাদের হিসাব নেবেন, সর্বনাশ। তাহলে মনে মনে এমন অনেক কথা বলা হয় সত্যি পাপ কথা, সেগুলো আমরা মুখে উচ্চারণ করলে পাপ হয় আমরা জানি, কিন্তু মনে আমরা করি, মনে আমরা রাখি। হ্যাঁ, অনেক সময়ে মানুষের সামনে ভালো বলি, আনিস ভাই হ্যাঁ আপনি ভালো, কিন্তু মনে মনে রাখি কি বড় শয়তান বড়। হ্যাঁ, মনে মনে হয় না? হয় না, অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অনেক মানুষের ব্যাপারে আপনার মুনাফিকে অনেক সময় এমন কথা বলতে হয় যে কথা আপনার মনে নেই, আপনার মনে এক আছে আর মুখে এক প্রকাশ করে। অনেক সময় মানুষের প্রশংসা করেন, অথচ ভেতরে আপনি কি জানেন যে এটা বড় শয়তান, তাই না? এইসব কথা যদি আল্লাহ হিসাব নেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। সাহাবা চিন্তায় পড়লেন, তখন আল্লাহ তাআলা আবার পরবর্তী আয়াত অবতীর্ণ করে এটাকে কি করলেন, মানসুখ করে দিলেন, কি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা বলে মনের ভিতরে আল্লাহ তাআলা তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত আও তাহাদাসাত বিহি আন নাফসুহা। তার মানে মনে মনে যে সমস্ত কথাগুলো আলোচনা হয় সে কথাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, ধরবেন না। বুঝতে পারলেন? তাহলে আল্লাহ তাআলা জানেন আমাদের মনের কথা, বুকের কথা তিনি জানেন, ধরবেন না সেটা আলাদা কথা। এখন কথা হলো কি, তাহলে যখন তিনি জানেন তখন আমাদেরও খেয়াল করা দরকার যে আমরা তার সামনে কি করছি। আমরা যেমন এই জন্য অনেক হাদিসে আছে যে তোমরা আল্লাহ তাআলাকে সেরকম ভয় করো বা সেরকম লজ্জা করো যেমন তোমরা তোমাদের জাতির মধ্যে একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় লোককে তো লজ্জা করো, ঠিক কিনা? কিরকম লজ্জা, মনে করুন আপনারা যে কজন বসে আছেন, বসে আছেন প্রথমে একজন আপনি বসে আছেন, যেমন ভাবে হোক বসে আছেন, আনিস ভাই এলেন ওইভাবে বসে আছেন, ইমদাদ এলেন তিনিও ওইভাবে বসে আছেন, এবার যখন আমাদের মুদির এলেন ওইরকম বসে থাকবেন না, কিছু পাল্টাবে তাই না? পরিবর্তন হবে না? হবে না। এবার আরো যদি বড় আলেম আসে তখন আপনি উঠেই দাঁড়িয়ে যাবেন, পার্থক্য হবে না? হবে না, বিরাট পার্থক্য হবে। তার মানে বাধ্যত সফরের কোন চিহ্ন তার উপর দেখা যাচ্ছিল না, কারণ সফরের লোক হলে মুসাফির হলে চুল এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, কারণ সে যুগের পথ বুঝতেই পারছে, সে যুগে তো প্লেনের সফর নয় যে বাবা একটা হাতে চলে এলো, হ্যাঁ উঠে পিঠে আসতে হতো। আর পরিচিত কেউ নয়, আশেপাশে হলে তো আমরা জানতাম, বাইরে থেকে এসছে, আর বাইরে থেকে এলে পরে তার চুল উস্কো ফুস্কো থাকতো, আর সাদা কাপড় থাকতো না, এইভাবে ধবধবে ময়লা নিশ্চয়ই থাকতো, বোঝা গেল কিন্তু মুসাফির নয়। আমাদের মধ্যে কেউ তাকে চিনছিল না, শেষ পর্যন্ত সে নবী সাল্লামের কাছে বসল, তার দুই হাঁটু নবী সাল্লামের হাঁটুর সঙ্গে মিলিয়ে দিল এবং তার হাতের দুই করতলকে নিজের জানের উপরে জানুর উপরে রেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। প্রথমে কি প্রশ্ন? ইসলাম, আপনি যে ইসলাম নিয়ে এসেছেন ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হল এই যে ইসলাম হলো এই যে তুমি সাক্ষ্য দেবে কি আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ মোহাম্মদ তার মানে আমি হচ্ছি আল্লাহ রাসূল, নামাজ প্রতিষ্ঠা করবে, তুকিমা সালাত নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজান রোজা রাখবে, আর কাবা ঘরের ঘর হজ করবে, যদি সেখানে যাবার সঙ্গতি রাখো সামর্থ্য রাখো তাহলে। এ হল কি ইসলামের পাঁচটি রুকন। সে বলল, ঠিকই বলেছেন আপনি, আপনি ঠিকই বলেছেন। আরে সাহাবারা বলছেন প্রশ্ন করছে, ঠিকই বলেছেন, এ করল আমরা তার কথায় আশ্চর্য হলাম যে জিজ্ঞাসা করছে এবং ঠিক বলে সমর্থনও করছে। সে আবার জিজ্ঞাসা করল, আচ্ছা ইমান সম্পর্কে বলুন, ইমান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিন বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কাদারি খাইরুন ওয়া শাররি। কি ইমান সম্পর্কে বলুন, তখন বলে তুমি আল্লাহর প্রতি, ফেরেশতাগণ, তার কিতাব সমূহ, তার রসুল সমূহ, পরকাল এবং ভাগ্য ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। ইমানের ছটা রুকন শুনিয়ে দিলেন, ইমানের ছটা রুকন শুনিয়ে দিলেন, তখন বললেন সাদাকতা, আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, যথার্থ বলেছেন। সে এবার তৃতীয় প্রশ্ন করল, আমাকে এহসান সম্পর্কে বলুন, এহসান কি জিনিস? আখবিরনি আনিল এহসান। তিনি বললেন, ইহসান হল এই যে আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহ ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে মনে করবে যেন তুমি, সত্যি কিন্তু নয়, যেন যেন যেন তুমি আল্লাহকে দেখছো, যদি এটাও মনে না করতে পারো তাহলে এটা অবশ্যই মনে করবে যে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছে। এটা এর নাম হচ্ছে মুরাকাবা, এটা হলো মুরাকাবা, এই নাম হচ্ছে ইহসান, ইসলামের শেষ দিনের শেষ পর্যায়ে ইহসান। আর যদি কেউ এরকম মনে করতে পারে তাহলে তার হবে কি মুরাকাবা, তার মানে খেয়াল রাখা যে হ্যাঁ আল্লাহ আমাকে দেখছেন, আর ইবাদতের সময় ধ্যানে মনে করা যে আল্লাহকে আমি দেখছি, কিন্তু ওই যে দেখছি মনে করতে গিয়ে কি কোন আল্লাহর কোন আকার কল্পনা করা যাবে? যদি আকার কল্পনা করে হ্যাঁ আমি আল্লাহকে দেখছি চোখ বন্ধ করে বিশাল এক মুক্তির সামনে নিয়ে চলে এলেন, এটাই হচ্ছে আল্লাহ, চলবে এরকম? তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন, তাই না? আকার কল্পনা করা যাবে না, তবে মনে করতে হবে যিনি বলা হচ্ছে যেন, সত্যপক্ষে নয় যেন, তাই না? অবশ্য আমাদের পিসা সত্যি সত্যি দেখে ফেলে, তাই না? ওরা দেখতে পায়, ওরা মোরা খাবার মাধ্যমে দেখতে পায়, ওদের কি দেখে আল্লাহ যায়, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় রবকে দেখেননি, তাই না? কোন সাহাবী দেখেছেন? দেখেননি, জানি না এরা কি দেখে আল্লাহ জানে। যাই হোক, মোরা খাবার বুঝতে পারলেন? এবারে সে পুনরায় বলল, আপনি আমাকে কেয়ামতের দিন সম্পর্কে বলুন, হাদিসটা পুরো করে দিন, কখন সংঘটিত হবে? তিনি বলেন এ ব্যাপারে জিজ্ঞেস, যাকে আপনি জিজ্ঞাসা করছেন আপনার চেয়ে সে বেশি জানে না, তাই তো? তারপরে আপনি তা ঠিক আছে, কেয়ামতের কিছু নিদর্শন বলুন। তখন তিনি বললেন ওর কিছু নিদর্শন হলো এই যে ক্রীতদাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ যুদ্ধবন্দী এত বেশি হবে যে যুদ্ধবন্দিনী ক্রীতদাসী তার মনিবের কন্যা প্রসব করবে, আর তুমি নগ্নপদ বস্ত্রহীন দরিদ্র ছাগলের রাখালদেরকে বড় বড় অট্টালিকা নির্মাণের কাজে পরস্পর গর্ব করতে দেখবে। দেখেছেন কোথায় দেখেছেন? বাংলাদেশে ছাগলের রাখাল, কাল ছাগলের রাখাল, আজকেও আছে, ছাগল চড়াচ্ছে, কিন্তু শহরে বিশাল বিশাল বিল্ডিং, ও করছে আমি করবো, ও করছে আমি করবো, ও বিল্ডিং এর ভিতরে করেছে আমি তার থেকে বেশি করব। বরং এক করে ভেঙে আবার করছে নতুন বিল্ডিং, এক বছর দেড় বছর আবার ভেঙে সেটাকে নতুন করে করছে, বিয়ে করে নিয়ে আসছে, বয়স বলছে না এটা ঠিক হয়নি এটাই করো, আবার নতুন করে করছে, যখন পয়সা বেশি তখন সমস্যা নেই, কালকে ছাগলে রাখাল ছিল আজকে মাশাআল্লাহ বিল্ডিং নিয়ে গর্ব, আল্লাহর পরে এই এই এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেছে। তারপর আগন্তুক বা প্রশ্নকারী চলে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি অনেকক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে থাকলাম, পুনরায় তিনি বললেন হে ওমর, আল্লাহ রাসূল বললেন নিজে থেকে জানো ওমর এই লোকটি কে ছিল, প্রশ্নকারী কে ছিল? আমি বললাম আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন ইনি ছিলেন জিব্রাইল, ইনি ছিলেন জিব্রাইল, তোমাদেরকে তোমাদের দিন শেখানোর জন্য এইভাবে অভিনয় করলেন। তাহলে অভিনয় করা জায়েজ হলো না? হ্যাঁ, এইভাবে দিন শেখানোর জন্য অভিনয় করলেন যে তোমরা প্রশ্ন করতে জানো না, সুতরাং ফেরেশতা এসে প্রশ্ন করে তোমাদেরকে দিন শিখিয়ে দিলেন কি ইসলামে পাঁচটা রোকন, ইমানে ছটা রোকন, আর ইহসান কাকে বলে। এটা আমরা বুঝতে পারলাম কি মোরাকাবা হলো কি ইহসান। ব্যাস, আবু দার জুন্দুব বিন জুনাদা থেকে বর্ণিত, তিনি বলছেন আর আবু আব্দুর রহমান মুয়াজ বিন জাবাল বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইফামা কুনত, যেখানেই তুমি থাকো আল্লাহকে ভয় করো। এ নয় যে সৌদি আরবে থাকবো আল্লাহকে ভয় করব, বাংলাদেশে গিয়ে আল্লাহকে ভুলে যাব, এ নয় যে সৌদি আরবে থাকবো ভয় করব আমেরিকাতে গিয়ে করব না, এ নয় যে সৌদি আরবে থাকবো পর্দা করব আমেরিকাতে গিয়ে পর্দা হাড়ের উপরে কাপড় পরবো, এ নয়। মানে আল্লাহ তাআলা সব জায়গাতেই, তাই না? আল্লাহ তাআলা সব জায়গাতেই, সারা সারা দৃশ্য সারা বিশ্ব হচ্ছে আল্লাহ, সুতরাং আল্লাহকে সব জায়গাতে ভয় করতে হবে। এ নয় যে আকাশে উঠে মদ খাবো কি চাঁদে গিয়ে মদ খাবো, কেন আল্লাহ পৃথিবীর লোকের জন্য মদ হারাম করেছেন, চাঁদের লোকের জন্য করেননি, কাল যদি মঙ্গল গ্রহে গিয়ে বাস করা হয় তো বলবে যে আল্লাহ তারা পৃথিবীর লোকের সব হারাম করেছেন, এখানে মঙ্গল গ্রহে আল্লাহ হারাম করেননি, বলা হবে নাকি? আরে যেখানেই যাও তানফুজু ইল্লা বিসুলতান, যেখানেই যাবে আল্লাহ সুলতান, আল্লাহ রাজত্ব কোথায় পালাবে তুমি, কোথায় যাবে তুমি, যেখানেই যাবে সেখানেই আল্লাহ, যে জায়গাতে যাবে সেই জায়গাটাই কার? আল্লাহ। অতএব যেখানেই থাকো তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। আর এটাই হচ্ছে মোরাকাবা, এটাই হচ্ছে মোরাকাবা, মানে আপনি আল্লাহকে যেখানেই যা থাকবে সেখানে যদি ভয় করেন তার মানে কি আপনার খেয়াল আছে যে আল্লাহ একজন আছেন যিনি আমাকে দেখছেন আর আপনি তাকে ভয় করছেন। ওয়া আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপ হবে মানুষের দ্বারাই, পাপ হবে, আল্লাহ তাআলা এই জন্যই মানুষকে সৃষ্টি করেছেন যে পাপ করবে, আর এই জন্যই আদম থেকেই পাপ বা ভুল শুরু হয়ে গেছে, আদম পাপ না করলে আমরা করতাম না, পাপ হবে, কিন্তু পাপ কি কি পালা যাবে, পোষা যাবে, কি করতে হবে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, আর সেই পাপের জায়গাতে একটা পুণ্য করতে হবে। খারাপ কাজের জায়গায় একটা খারাপ কাজ করুন, ঠিক আছে, কি করুন, ভালো কাজ করুন। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়ীদেরকে বলেছিলেন, মাশরা তুজ্জার, তুজ্জার হুমুল ফুজ্জার, ব্যবসায়ীরাই হচ্ছে ফাজের, ফাসেক। এরা খুব মিথ্যা কথা বলে, তোমরা সাদকা দাও, সাদকা দাও, তাহলে পরে তোমাদের কিছু পাপের কি হবে, তুজ্জার হুমুল ফুজ্জার, ব্যবসায়ীরা হচ্ছে ফাজের লোক। আদে তোমরা সাদকা করো, তাহলে বুঝে গেল কি পাপ করেছেন, ঠিক আছে, আস্তা করলা কিছু দান ফেরত করে দেন, তার লাভ যখন বেশি হয়েছে তখন কি করুন, দান করুন। যেখানে যদি পাপ হয়ে যায়, পাপের পরপরই পূর্ণ করো, যেটা পূর্ণকে পাপকে মুছে ফেলবে। ওয়াখালিকিন নাসা বিখুলকিন হাসান, আর মানুষের সঙ্গে সৎ ব্যবহার করো, সুন্দর চরিত্রের সাথে ব্যবহার করো। কোন মানুষ যেন তোমার ব্যবহার দেখে অসন্তুষ্ট না হয়, তোমাকে চিনঘিন না করে, তোমাকে অমানুষ না ভাবে, হাসিতে কথাতে বার্তাতে সালামের জবাবে ইত্যাদি ইত্যাদি দেখে যেন মানুষ তোমার প্রতি কিভাবে আকৃষ্ট হয়। এই হল মুসলিমের চরিত্র। মুসলিম আকর্ষণ করে, বিকর্ষণ করে না। বিকর্ষণ বোঝেন তো, এক প্রকার চুম্বক আছে লোহাকে কি করে আকর্ষণ করে, আর এক প্রকার জিনিস আছে লোহাকে কি করে দূরে সরিয়ে দেয়, যেটাকে বলে বিকর্ষণ, এটা হচ্ছে আকর্ষণ। মুসলিম কোনদিন বিকর্ষণ করে না, কি করে আকর্ষণ করে, নিজের দিকে টানে। এই জন্যই কে যেন প্রশ্ন করছিলেন যে একই রুমে বা কোন অমুসলিমকে আমি পাশে দেখে খাওয়াইতে পারি কি পারি না, তো এইভাবে খাওয়াতে পারে, আকর্ষণ করতে হবে, এটা আপনার স্বার্থ কিছুই নেই, কে আমাদের দিনে পিতার বদলা পাবেন, তাকে আকর্ষণ করুন। আর আপনি চিনহিন, আপনি জানেন বহু বহু খাদেমা আছে, বহু দাসী আছে, যদি কাফের হয় তো বাড়ির লোকে তার কাছে বসে না, বাড়ির লোকে অনেক বাড়ি আছে যে বাড়ির লোকে তার যে ছেলেমেয়েরা তার কাছে আসে না, তাকে ছুটেই যায় না। যেমন অস্পৃশ্যতা আমাদের অমুসলিমদের মধ্যেও আছে, মুসলমানরা যদি ছুঁয়ে দেয় তো তাকে গঙ্গা জলে স্নান করে আসতে হবে, তাই না, ছুঁয়ে দিলে মুশকিল, হ্যাঁ, ছুচি পায়। এই মুসলমানদের মধ্যে এমন আছে যে একজন অমুসলিম খাদেমা বাড়িতে এসেছে কাজ করতে, তুমি যদি নিয়ে এসেছো তার চিনহীন করবে, তা কিন্তু হবে না, বরং তাকে কি করো, আকর্ষণ করো, তোমার আখলাক, তোমার ব্যবহার, ছেলে মেয়েদের ব্যবহারের সাথে তুমি আকর্ষণ করো। আকর্ষণ করলে কি হবে, সেই খাদেমা বা সেই ড্রাইভার মুসলমান না হয়ে দেশ থেকে ফিরে যেতে পারবে না। সেটা আলাদা কথা, সেটা তো নিজেই আকর্ষণ হয়ে, নিজেই আকৃষ্ট হয়ে যাচ্ছে। আকর্ষণ করার জায়গাতে মুসলমান হবে চম্বুক, লোহা না, কিন্তু ওরা হচ্ছে লোহা আর ওরা হচ্ছে চম্বুক, উল্টো আকর্ষণ কে করে, চম্বুক করে, কিন্তু ও যদি লোহা হয় তো সে আকর্ষণ করতে পারবে না, আকৃষ্ট হবে, আকৃষ্ট হবে, সে চম্বুকের দিকে আকৃষ্ট হবে, এটা উল্টো কথা। সুতরাং যেখানেই থাকো সুন্দর চরিত্র প্রদর্শন করো, যাতে করে মানুষ তোমার চরিত্রে সন্তুষ্ট হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান, একদিন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। একদিন বললেন, ইয়া গোলাম, এই কিশোর, তখন ইবনে আব্বাস তো ছোট, কিশোর কাকে বলে, যে এখন যুবক হয়নি, যুবক কাকে বলে, মোটামুটি 15 বছর বয়স, তার মানে ইবনে আব্বাসের বয়স তখন 15 বছরও হয়নি। সুতরাং তিনি কোন সওয়ারি গাধা হোক উঠ হোক পিছনে বসেছিলেন, তখন বললেন ইবনে আব্বাস, কে বললাম, তার মানে, এই কিশোর, আমি তোমাকে উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দেব। আল্লাহ আকবার, ইবনে আব্বাসকে তিনি বহু কিছু শিখিয়ে দিয়েছেন, তাই না, এই জন্য এই মতের পণ্ডিত ছিলেন, অথচ তার বয়স তখন বেশি হয়নি, শেষ জীবনে অনেক কিছু শিখেছেন আল্লাহ নবীর কাছ থেকে। আল্লাহ নবী দোয়াও করেছিলেন ইবনে আব্বাসের জন্য, আপনি আব্বাস গেছিলেন আল্লাহ নবী, হ্যাঁ, চাচা তো ভাই, আব্বাস চাচা, আর ইবনে আব্বাস মানে আব্বাসের ছেলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচা তো ভাই, বললেন আমি তোমাকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শিখিয়ে দেব, তুমি সেগুলো মনে রেখো। কি নম্বর এক, ইহফাজিল্লাহ ইহফাজক, তার মানে কি, তুমি আল্লাহর বিধান সমূহের রক্ষণাবেক্ষণ করো, তাহলে আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ যে আদেশ করেছেন পালন করো, নিষেধ করেছেন দূরে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার রক্ষণাবেক্ষণ করবে করবে। নম্বর দুই, ইহফাজিল্লাহ তাজিদহু তিজাহাক, তুমি আল্লাহর অধিকার সমূহ স্মরণ রাখো তাহলে তুমি তাকে তোমার সম্মুখে পাবে। তার মানে আল্লাহকে সন্তুষ্ট রাখলে কি হবে, আল্লাহকে তোমার সামনে পাবে, আল্লাহ তোর সাহায্যের সময়ে তুমি তাকে পাবে, আল্লাহর কাছে দোয়া করলে তোর দোয়া কবুল হবে, সামনে পাবে। তাজিদহু তিজাহাক। নম্বর তিন, ইজা সালতা ফাসআলিল্লাহ, কিছু চাইলে কার কাছে চেয়ো, বাবা ফোলানার কাছে, সন্তান চাইলে, ধন চাইলে, মান চাইলে, সমৃদ্ধি চাইলে, ভোটে পাস চাইলে, কার কাছে চাও, আল্লাহর কাছে চাও, কোন মাদারের কাছে যাও না, সেখান থেকে ভোটের ক্যানভাস শুরু করো তা না, সেখান থেকে নেতৃত্ব প্রার্থনা করো তা না, বরং চাইবে তো কার কাছে চাও, যা চাইবে তার কাকাতে চাও, এমনকি যদি পথে চলতে চলতে জুতোর ফিতে ছিঁড়ে যায় কাকাতে চাও, আল্লাহর কাছে চাও। লোভ জুতো ফিতে তো আল্লাহর কাছে পাওয়া যায় না, হ্যাঁ মনে মনে আল্লাহর কাছে কামনা করো, তোমার আল্লাহ ব্যবস্থা করবে, মানুষের কিন্তু পাওয়া যাবে তাই না। আর গোপাল ভাড়ের মতো হইও না, যেন হের ভাই গোলা কি করেছিল, গোপাল ভাড় একদিন রাস্তায় যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল বেচারি, দিয়ে মনে মনে খুব কামনা করছে, যেটা গাধা পেতাম তো গাধার পিঠে সবার হয়ে রাস্তাটা পার পেতাম, কিছু দূর গিয়ে দেখছে তার গাধা মরে পড়ে আছে, তখন কি বলেছিল, উল্টো বুঝিল রাম, আমি চাইলাম গাধা দিল আমাকে মরা গাধা, তাই না, এরকম না, তুমি চাইলে আল্লাহর কাছে চাও, আবার জরুরি যে পাবে তা না, পাওয়ার বলে পাবে না হলে পাবে না, কিন্তু আল্লাহর প্রতি ক্ষমতার বিরূপ ধারণা করো না, চাওয়ার যোগ্য কিনা তুমি আগে দেখবে। যখন সাহায্য চাইবে তখন কার কাছে চাইবে, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে, সাহায্য চাইলে কার কাছে, আমরা বলে থাকি নামাজে নামাজে বলে থাকি, তোমারই কাছে আমরা সাহায্য চাই, তোমারই ইবাদত করি আর তোমারই কাছেই সাহায্য চাই, তাহলে আর কারো কাছে চাই না, সরাসরি তোমার কাছে চাই, কারো ওয়াস্তা দিয়ে চাই না, ওয়াস্তা মানে মাধ্যম দিয়ে, আমাকে অমুকের রসিলায় দাও, নবীর রসিলায় দাও, ফাতেমার রসিলায় দাও, না না সরাসরি আল্লাহ তুমি আমাকে দাও, ওয়াই যা সালা কাইবাদি আইনি ফাইনি কারি বুঝি বোঝা আছে, দাই যা দান, আমার কাছে চাই না, সরাসরি চাও, আমি কারি নিকটে আছি। সুতরাং আমাদের সেই কথা যেন মিথ্যা না হয়ে যায় যে কথা আমরা সুরা হাতে হাতে বলি, তাই না, কেবল তোমার কাছে চাই, তাহলে হুজুর এতো অনেকের কাছে আমরা তো চাই, দরকার পড়ে টাকা পয়সা ধার অমক তমক সাহায্য চাওয়া যায়, হ্যাঁ আবু বাসার করবে, কোন ক্ষেত্রে কিভাবে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যায়, কয়টা শর্তে, তিনটে শর্তে গাইডুল্লাহর কাছে চাওয়া যায়, কি কি, নম্বর এক, জীবিত থাকতে হবে, যার কাছে আপনি সাহায্য চাইবেন তাকে জীবিত থাকতে হবে, জীবিত হতে হবে, কোন মৃতের কাছে চাওয়া যাবে না, কোন মৃত মানুষের কাছে, মৃত ওলির কাছে, মৃত নবীর কাছে চাওয়া হবে না, তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আজা তোমার কাকে নিয়ে বৃষ্টি চেয়েছিলেন, আব্বাস, চাচা আব্বাসকে নিয়ে, চাচা আব্বাস বেশি অবশ্য বয়সে বড়, কিন্তু নবী বড় না চাচা আব্বাস বড়? কিন্তু নবীর কাছে গেলেন না কেন? ওইখানে তো নবী ছিলেন, যেহেতু নবী এ জগতে নেই। সুতরাং প্রথম সত্তা কি হল? এখনই অনেক ভাই বলবেন যে হুজুর আপনি নবীকে মৃত বলছেন, এত বড় ব্যাদ। সাহাবারা বলেছেন মৃত, আল্লাহ বলেছেন মৃত, আমাদের সমস্যা কি আছে বলতে? কিছু সমস্যা আছে না? মিসাল বলতে হবে, পর্দা নিয়েছেন বলতে হবে। ভাই পর্দা নিলেও তো একটা মানুষের জীবিত অবস্থায় পর্দা নেয়। তো কোবরায় ওমর তো গেলেন না, জানতেন যে পর্দার আড়ালি আছেন নবী, গেলেন না কেন? তাই না? সুতরাং মৃত মানুষের কাছে বা মৃত কারো কাছে চাওয়া, নবী হোক বলি হোক, চাওয়া যাবে না। নম্বর দুইটা কি সবটা? হ্যাঁ, শুধু জীবিত থাকলেই হবে না, উপস্থিত থাকতে হবে। সে এখন বাংলাদেশে জীবিত আছে, আমি এখান থেকে চাচ্ছি বাবা অমর তুমি আমাকে এটা দাও, চলবে সেটা বলি? বাবা অমর তুমি আমাকে এটা দাও। বাবা এখানে নেই, জীবিত। প্রথম শর্ত আছে, কিন্তু দ্বিতীয় শর্ত কি? তাকে আপনার সামনে থাকতে হবে। আপনি নদীর বানে ভেসে যাচ্ছেন, পানিতে ডুখাবুটুকু খাচ্ছেন, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এবার আপনি সৌদি আরবে বানে ঢুকছেন আর বাংলাদেশের কোন বাবাকে ডাকছেন, চলবে না? চলবে না। কিন্তু আমি যদি নদীর পারে দাঁড়িয়ে থাকি, আপনি দেখছেন হুজুর দাঁড়িয়ে আছে, হুজুর আমাকে বাঁচান, হুজুর আমাকে বাঁচান, বলা যাবে না? যাবে না, বলা যাবে, যেহেতু আমি জীবিত এবং স্বয়ং উপস্থিত আছি সামনে। কিন্তু তৃতীয় একটা শর্ত আছে, তৃতীয় শর্ত সামর্থ্য থাকতে হবে, যে আমি যার কাছে সাহায্যটা চাচ্ছি সেই সাহায্য করার সামর্থ্য আছে কিনা। এখন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনার পেটে দারুণ যন্ত্রণা হচ্ছে, হুজুর জীবিত, হুজুর সামনে দাঁড়িয়ে আছেন, হুজুর আর হচ্ছে কি আপনার পেটে যন্ত্রণা হচ্ছে, হুজুর আমাকে বাঁচান, হুজুর হুজুর আমাকে বাঁচান, আমার যন্ত্রণা থেকে মুক্তি দেন হুজুর, বলা চলবে না? চলবে না। আমার কি সে ক্ষমতা আছে যে আপনার পেটের যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দেব? হ্যাঁ, ডাক্তারকে বলা যাবে না? যাবে না। ডাক্তারবাবু আমাকে বাঁচান, ডাক্তারবাবু আমার রোগটা ভালো করে দেন, বলা যাবে না? যাবে না। যেহেতু ডাক্তারবাবু জীবিত উপস্থিত এবং তার ক্ষমতা আছে যে পেটের ভেতরে কি হচ্ছে পরীক্ষা করে চিকিৎসা করতে পারবে। কিন্তু আমার মতো হুজুর যে কালাল্লাহ কালা রাসূল, সে ডাক্তারই কি বুঝবে? অত আমাকে বলার কোন মানে হয় না যে হুজুর আমাকে বাঁচান, হুজুর আমার কথাটা বুঝলেন? তিনটে শর্ত, এই তিন শর্তে গাইডুল্লাহর কাছে সাহায্য চাওয়া জায়েজ, বাকি কিন্তু জায়েজ নয়। সুতরাং এটা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, খবরদার, যখন সাহায্য চাইবে তখন কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ওয়া আলাম, জেনে রাখো আব্দুল্লাহ, জেনে রাখো, ইন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। এবারে তকদীরের কথা শোনো, আকুলি বিকুলি করো না, যত করো আকুলি খোদার হাতে সকুলি, কোনো লাভ নেই। যতই তুমি চাও আমি বিশাল ধনী হব, যতই তুমি চাও আমি বিশাল টাকা পয়সা কামাবো, কিন্তু ততটুকুই কামাতে পারবে যতটুকু তোমার ভাগ্যে মেপে রেখেছে। আর যতই তুমি চাও আমি টাকা পয়সা চাই না, আমার যথেষ্ট, আমি আর নেব না, আমি চাই না, তবুও তোমার কাছে ততগুলো টাকা পয়সা যদিও তুমি না চাও, তোমার কাছে আসবেই আসবে, যেটা আল্লাহ তাআলা তোমার ভাগ্যে লিখে রেখেছেন বা মেপে রেখেছেন। কি হল জেনে রাখো, যদি সমগ্র উম্মত, সারা উম্মত, সারা বিশ্বের লোক যদি তোমার কোন উপকার করতে চায়, উপকার করতে পারবে? ততটুকু পারবে যতটুকু আল্লাহ চাইবে। আর সারা বিশ্বের লোক যদি আপনার ক্ষতি করতে চায়, কোন ক্ষতি করতে পারবে? ততটুকু পারবে যতটুকু আল্লাহ অনুমতি হবে। সুতরাং পূর্ণ ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে রাখতে হবে, তাই না? কাতাবাহুল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, খাতার কালি শুকিয়ে গেছে, এটা মিটিয়ে দেওয়া উপায় নেই। এটা কোন কোন খাতার কথা? ওই যে লওহে মাহফুজ, সেই খাতার কথা। কিন্তু তকদীর দোয়াতে রদ হয়, তাই না? তকদীর দোয়াতে রদ হয়, যে তকদীর হচ্ছে দুই প্রকার, তকদীরে মুব্রাম বা গায়ের মুব্রাম। গায়ের মুব্রাম যেটা, তকদীরে দোয়াতে রদ হয়, কোন ভালো কাজ করলে রদ হয়। আর যেটা মুব্রাম, যেটা লওহে মাহফুজে লেখা আছে, সেটা রদ করার উপায় নেই। আর যেটা রদর বদল অদবদল হয় সেটা কিন্তু ওই কিতাব অনুযায়ী হয়, ঠিক আছে। সুতরাং তকদির লেখা হয় আবার তিন সময়, এক তো লেখা হয়েছে লহে মাহফুজে সারা বিশ্ব রচনা করার 50,000 বছর আগে, আর জন্মে একবার লেখা হয় কখন মায়ের পেটে 4 মাস বয়স হলে, আর প্রত্যেক বছর একবার লেখা হয় সেটা হচ্ছে সবে পড়াতে। ভুল বললে হবে না, সবে বড় বললে হবে না, সবে কদরে, সবে কদরে, সবে বড়াতে ডুপ্লিকেট, সবে বড় খাওয়াতে বলবেন না, বড় মানেই কদর। সুতরাং দুটো হতে পারে না, বছরে একবার লেখা হয় সেটা হচ্ছে সবে কদরে। সুতরাং ইবনে আব্বাস, হে আমার চাচাতো ভাই, হে আবদুল্লাহ, হে কৃষক, তুমি খবরদার এই কথা ভুলে যেও না যে তোমার ভাগ্যে যা আছে তা কিন্তু ঘটবেই ঘটবে। অন্য এক বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শব্দে বলা হয়েছে, তারা ফিলাল্লাহ ফির রাখা তাহারি আরেফ খাফি সিদ্দা, যখন তোমার সুখ থাকবে আনন্দ থাকবে তখন তুমি আল্লাহকে চেনো। সুখের সময় যদি আল্লাহকে চেনো তাহলে দুঃখের সময় আল্লাহ তোমাকে চিনবে, তোমার দুঃখের সময় সাহায্য করবে। এ নয় শুধু কষ্ট হলে আল্লাহ বাঁচাও, আর আনন্দ হলে মুশরিকদের যুগে, সে মক্কার কাফেরদের মুশরিকদের কুরাইশদের যুগে যে মুশরিকরা ছিল আর আমাদের বর্তমান যুগে যে মুশরিকরা রয়েছে, এই দুই মুশরিক দুই শ্রেণীর মুশরিকদের মধ্যে পার্থক্য কি জানেন? মক্কার কুরাইশরা মক্কার মুশরিকরা সুখের সময়ে কাকে ডাকত? গাইরুল্লাহকে ডাকত, কিন্তু দুঃখের সময় কাকে ডাকত? একাল্লাহকে ডাকত। মখলেসিন আলাউদ্দিন একদম খালেস ভাবে জানতো যে এখানে ওই সব চলবে না, এখানে বাঁচাবে কে? একমাত্র ওই উপরালা। আর কাকে ডাকত না? লাত হবল উজ্জা, একমাত্র আল্লাহ, বাঁচাও আল্লাহ। কিন্তু যখনই পেটে ফিরে আসতো আবার তাই না? আমাদের যুগের মুশরিকরা সব সময় কাকে ডাকে? গায়রুল্লাহকে ডাকে, সব সময় সুখেও ডাকে দুঃখেও ডাকে, বাবা আমার বাঁচা, বাবা রক্ষা করো, বাবা আমার রক্ষা করো। হ্যাঁ, এখন তো এমন মুসলমান উঠেছে যারা মুসলিম পীরদেরকে ডাকা বাদ দিয়ে অমুসলিম পীরদেরকে ওই সাই বাবা লালন ফকির জাত, হ্যাঁ, দুয়াশলা জাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য এক জাত তৈরি হয়েছে না, ওই যে লালন ফকির কবির, এই যে সাই বাবা না কি বলছে, এটি কদিন আগে মারা গেল, আবার আগামী কোন বছরে কোন দিনে কোন শহরে জন্ম নেবে তাও বলে গেছে, তাই না? হ্যাঁ, হিন্দু মুসলমান সব ভক্ত। হ্যাঁ, সমস্যা এদের থেকে ওদের এই পার্থক্য যে মক্কার কাফেররা মক্কার কুরাইশরা যাদের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে তারা কিন্তু বিপদের সময় একমাত্র আল্লাহকে ডাকত, সেই মুশরিকরা হালকা আমাদের যুগের এই মুশরিকদের থেকে যারা বিপদেও আল্লাহকে ডাকে এবং সুখেও তো ডাকে, এই হচ্ছে পার্থক্য। কিন্তু তুমি যদি আল্লাহর সাহায্য পেতে চাও তো সুখের সময় আল্লাহকে ডাকো, তাহলে দুঃখের সময় ডাকলে পরে আল্লাহ সাড়া দেবেন। এলাম আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিইউসিবুক, জেনে রেখো তোমার ভাগ্যে যদি কিছু না ঘটে, মানে কিছু না পাও, কিছু চাইছিলে পেলে না, মন খারাপ হয় না? হয় না, চাওয়া না পেলে পরে মন খারাপ হয়, কোন জিনিস থেকে বঞ্চিত হলে মন খারাপ হয়, জিনিসটা পেলাম না, এত কাছে এসেও পেলাম না, মন খারাপ হয়। কিন্তু জেনে রেখো যা তুমি পাওনি তা তোমার পাওয়ার ছিল না, তা তোমার পাওয়ার ছিল না, তার জন্য তুমি পাওনি। ওমা আসাবাকা লাম ইয়াকদির, যা তুমি পেয়েছ তাও তোমার ভাগ্য থেকে সরা ছিল না, তা তোমাকে পেতেই হতো, পেয়েছ। ওয়া আলাম আন্না নাসরা মা আস-সাবর, যদি বিজয় চাও তো বিজয়ের জন্য কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ওয়া আন্নাল ফারাজা মা আল কারব, ইন্না মা আল উসরি ইউসরা, যখনই আসবে বিপদ তার পিছনেই আছে বিপদ মুক্তি, যেখানে আছে দুঃখ তার পিছনে আছে শান্তি শোক, মেঘ দেখে কেউ পরিস্নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ দেখে কেউ করিস্নে ভয়, আড়ালে তার সূর্য আসে। এমন সময় মেঘ ঝড় বৃষ্টি একদম দাপিয়ে যায়, কিন্তু খবরদার কেউ দুশ্চিন্তা করো না, কারণ আসছে, মেঘ সরে যাবে, কেটে যাবে, ধৈর্য ধরে থাকো, মেঘ সরে যাবে, আবার আকাশে সূর্য হেসে উঠবে। সুতরাং এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাইকে শিখিয়ে দিলেন, এই কথাগুলো মনে রাখবে, আর আমাদেরও সেই কথা মনে রাখা উচিত। এর পরবর্তী হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শাব। এটা আনাস বলছেন, কাদেরকে বলছেন? তাবিঈদেরকে বলছেন, আসহাবী না, কাদেরকে বলছেন? তাবিঈনদেরকে বলছেন, যে তোমরা বহু এমন পাপ কাজ করছো যেগুলোকে তোমাদের দৃষ্টিতে চুল থেকেও নগণ্য মনে করছো, চুল থেকেও চিকন সরু মনে করছো, পাতলা হালকা মনে করছো, কিন্তু আমরা সেগুলোকে আল্লাহ রসুলের যুগে এইগুলোকেই আমরা বিনাশকারী মহাপাপ মনে করতাম। এখন তোমরা যে কাজগুলো করছো চুল থেকে হালকা মনে করছো, কিন্তু আল্লাহ রসুলের যুগে আমরা এগুলো কি মনে করতাম? বিনাশকারী মহাপাপ। এটা মোরাকাবা, যে পাপ যখন করব তখন ছোট না বড় দেখব না, কার জন্য কার পাপ করছি তার বড়ত্ব দেখব। বুঝতে পারলেন ব্যাপারটা? অবাধ্য যখন হব তখন অবাধ্যতা ছোট না বড় দেখব না, বরং কার অবাধ্য করছি, অবাধ্যতা করছি তিনি কত বড় সেটাকে দেখব। তিনি কত বড়? সবচাইতে বড়, আল্লাহ আকবার, তিনি সবচাইতে বড়। অতএব তিনি কত বড় সেটা দেখব, তার অবাধ্যতা ছোট না বড় দেখব না। এটা হচ্ছে কি মোরাকাবা, মানে সবসময় ধ্যানে রাখতে হবে যে আমরা আল্লাহর অবাধ্যতা করছি, অতএব আল্লাহ যাতে অসন্তুষ্ট না হন সেই খেয়াল রাখতে হবে। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াগাব ওয়াগায়রাতুল্লাহ তাআলা আন ইয়াতিয়াল মারউ মা হারামাল্লাহু আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আত্মমর্যাদা বোধ করেন, আল্লাহ তাআলার গায়রাত আছে, আল্লাহ তাআলার ঈর্ষা আছে, আত্মমর্যাদা আছে। আত্মমর্যাদাটা কি হুজুর? গায়রাত তো বোঝেন, গায়রাত কাকে বলে? ঈর্ষা কাকে বলে? আপনার আপনার একজনের দেখে আপনার হিংসা হয়। কেমন হিংসা? আপনার স্ত্রী আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে হাসাহাসি করছে, তখন আপনার কেমন লাগে? অবশ্য কিছু লোক আছে খুব ভালো, হুজুর সালাম আলাইকুম, এই সালাম করে হুজুর আমার ওয়াইফ আছে, এমন লোক আছে। কিন্তু অনেক লোক আছে যে আমার স্ত্রী কাউকে দেখা দেয় চায় না, যখনই দেখে যে ফাঁকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করছে তখন মনটা কি হয়? এইটা কি বলে? ঈর্ষা। এটা কি বলে? গায়রাত। এটাই হচ্ছে ঈর্ষা। আল্লাহ তাআলা ঈর্ষা বোধ করে।